المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيب. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. সম্মানিত মুসলিম ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে আমরা আজকে আল আদাব মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আজ্জা ওয়া জাল্লের সঙ্গে কি রকম আদব রক্ষা করতে হয় এ বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে যেন দান করেন এবং এ থেকে উপকৃত হওয়ার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর পর শুকরের পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দানাই অসংখ্য দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিম ভাই সকল, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার রিজিক দাতা, আপনার আমার ভালোকারী মন্দকারী, আপনার আমার রক্ষণাবেক্ষণকারী, সকল কিছু করার একমাত্র মালিক মহান সৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার আমার আদব কিরকম হতে হবে, আপনার আমার আদব কেমন হওয়া উচিত, কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মানে আদব রক্ষা করে চলব, এ বিষয়গুলি আমরা সংক্ষেপে একটু আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আদব আপনার আমার রক্ষা করতে হবে, সর্বপ্রথম যে আদবটি সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন এটাকে স্বীকার করে নিতে হবে এবং এই জিনিসটি সকলেই স্বীকার করেন, তবে কিছু সংখ্যক মুলহেদ ছাড়া কেউ এটাকে অস্বীকার করেন না। কাজেই এক নম্বর আপনার আমার আল্লাহর সঙ্গে আদব যেটা হবে সেটা হলো তাঁর অস্তিত্বকে মেনে নেওয়া এবং তাঁকে এক ও অদ্বিতীয় বলে স্বীকার করা, এবং তিনি যে এক এ কথা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এখানে তুলিয়ে ধরা হয়েছে। যখন মুশরিকিনে মক্কা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে সিফলানা রব্বাক, আপনার রবের পরিচয় আমাদের কাছে তুলে ধরুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে তার পরিচয় তুলে ধরেছিলেন, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নেননি, অর্থাৎ তার বাবা মা নেই, তার ছেলে সন্তান নেই, এমনকি অন্য একটি আয়াতে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্ত্রী নেই। সম্মানিত বন্ধুগণ, সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এক অদ্বিতীয় এটাকে আমরা মেনে নিলাম, এটাকে স্বীকার করলাম। এর সাথে সাথে দ্বিতীয় নম্বর আদব যেটা রক্ষা করতে হবে সেটি হলো যে একমাত্র তাঁরই ইবাদত করতে হবে। ইবাদত হতে হবে কার? আল্লাহর জন্য। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং তার ইবাদতে অন্য কাউকে শরীক স্থাপন করবে না, অন্য কাউকে শরীক করবে না, কারণ এই শিরক আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? অপছন্দ করেন। কাজে আল্লাহর সঙ্গে এই আদব রক্ষা করে করে চলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে না। তৃতীয় নম্বর যে আদব রক্ষা করা দরকার সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে ভালো করে মেনে নিতে হবে। তাওহীদ একত্ববাদ, তাওহীদ তিন প্রকার, একটা হলো তাওহীদ রুবুবিয়া, একটা হলো তাওহীদ উলুহিয়া, একটা হলো তাওহীদ আসমা ওয়া সিফাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার লালন পালনকারী, আপনার আমার রিজিক দানকারী, আপনার আমার কল্যাণকারী, আপনার আমার মঙ্গলকারী, আপনার আমার জীবন দানকারী, মরণ দানকারী, সকল কিছু করার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন, এটাকে বিশ্বাস করতে হবে, যেটাকে তাওহীদ রুবুবিয়া বলা হয়। এবং সাথে সাথে তাওহীদ উলুহিয়া অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত করতে হবে। আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইয়ুতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। তাদেরকে এই আদেশই করা হয়েছে যে তারা যেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে এবং তারা যেন সালাত আদা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, এবং এটাই হলো সুপ্রতিষ্ঠিত দীন বা ধর্ম। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আপনার আমার রব ফয়সালা করে দিয়েছেন যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং তোমরা পিতা ও মাতার সঙ্গে সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা অসীম। চতুর্থ নম্বর যে আদব রক্ষা করতে হবে সেটা হলো যে এই তাওহীদ তিন প্রকার বলেছিলাম, একটি হলো আর একটি হলো কি তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে ঠিক সেভাবেই মেনে নিতে হবে। বেগায়রে তাহরিফ ওয়ালা তাবদিল ওয়ালা তামসিল, কোনো উদাহরণ উপমা তুলনা এইগুলি ছাড়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে ঠিক সেভাবেই সেগুলি ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামগুলি নিয়ে তোমরা আল্লাহকে ডাকো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে যেই ভাবেই তিনি রাজি খুশি হন ঠিক সেভাবেই। সম্মানিত বন্ধুগণ, আরেকটি আদব রক্ষা করে চলতে হবে, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আপনাকে আমাকে ধন্যবাদ দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আপনাকে আমাকে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনেই সকল কিছু করার একমাত্র একচ্ছত্র মালিক। কিন্তু অনেক মানুষ আছেন তারা বলেন যে জনগণেই সকল ক্ষমতার উৎস, জি না, আল্লাহ রাব্বুল আলামিন তিনিই সকল ক্ষমতার উৎস। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত হুকুম চলবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ও নিষেধ কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে আমাকে দিয়েছেন সেগুলো ঠিক সেভাবেই মেনে নেওয়া দরকার। আল্লাহর আদেশের উপর অন্য কোনো কারো আদেশকে প্রাধান্য দেওয়া যাবে না, আল্লাহ যেটা বলেছেন ঠিক সেটাই করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা করতে বলেছেন ঠিক সেটাই করতে হবে, আল্লাহ বলেছেন আল্লাহর রাসূলের আনুগত্য করার জন্য। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়ে যে আল্লাহর রাসূলের সঙ্গে কিরকম আদব রক্ষা করতে হয় এ বিষয়ে আরেকটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে আদেশ করেছেন যে নিষেধ করেছেন সেগুলি মাথা পেতে নিতে হবে, সেখানে কোনো প্রকার নিজের পক্ষ থেকে বানানো অথবা নিজের পক্ষ থেকে যেটা সুবিধা সেটাই মানব, যেটা অসুবিধা সেটা মানব না, এই কাজ করা কখনো আপনার আমার উচিত হবে না। এবং আরেকটি আল্লাহর সঙ্গে আদব সে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার যত প্রকার নিদর্শন আছে সেই নিদর্শনগুলিকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, তাহলে আল্লাহকে ইজ্জত করা হবে। যেমন আল্লাহ বলতেছেন যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর হুরুমাতকে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলিকে হালাল করেছেন সেগুলিকে হালাল জানবে, যেগুলিকে হারাম করেছেন সেগুলিকে হারাম জানবে, এবং এগুলিকে যে ব্যক্তি সম্মান করল ইজ্জত করল সে ব্যক্তি মূলত তার জন্যই ভালো হবে, এটা ফাহুয়া খায়রুল লাহু, এটা তার জন্য ভালো, ইনদা রাব্বি, তার রবের নিকটে। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের আত্মসমর্পণ করি। এবং আরেকটি জিনিস সেটা হলো কি আত-তাযাল্লুল খুযু, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হতে হবে, আল্লাহর সঙ্গে আদব, আল্লাহর সঙ্গে আদব রক্ষা করতে হবে, আল্লাহ যেটা বলেছেন সেটা মাথা পেতে মেনে নিতে হবে, এখানে কোনো প্রকার কি উদ্ভট কিছু করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই একমাত্র ভয় করতে হবে। যেমন আল্লাহ বলতেছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়াইদউনানা রাগাবান ওয়া রাহবা ওয়া কানু লানা খাশিঈন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে বলতেছেন যে নিশ্চয় তারা ইউসারিউনা ফিল খায়রাত, তারা ভালো কাজে অগ্রগামী হবে, ওয়াইদউনানা রাগাবান ওয়া রাহবা, এবং তারা ভয় ভীতি নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ডাকবে, এবং তারাই আমার জন্য একনিষ্ঠভাবে আত্মসমর্পণকারী, অর্থাৎ তারাই আল্লাহকে মূলত ভয় করে থাকে। আসুন আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার চেষ্টা করি এবং আল্লাহর সঙ্গে আদবগুলি রক্ষা করার চেষ্টা করি। এবং পরিশেষে আরেকটি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই তো ভালোবাসতেই হবে, আল্লাহর ভালোবাসা সকলের ভালোবাসার ঊর্ধ্বে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুকরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আরেকটি জিনিস হলো আল্লাহর নবী বলেছেন احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন তুমি আল্লাহর হেফাজত করো অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলার চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আদেশ তোমাকে হেফাজত করবেন আসুন আমরা সেই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদের এই তৌফিক সবাইকে দান করো আল্লাহ তোমার সঙ্গে আদব রক্ষা করার চেষ্টা করো এবং আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় আদব হলো আল্লাহর ফরজ কৃত ইবাদতগুলি পালন করা অর্থাৎ নামাজ সালাত সিয়াম ইত্যাদি যা কিছু আদেশ করেছেন সমস্ত কিছু পালন করা হে আল্লাহ তোমার সঙ্গে আদব রক্ষা করার তৌফিক দান করো আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি